মা আমিনার কোলেরি চাঁদ দেখে ঘুরে রাগাই গুণগান, মা আমিনার কোলেরি চাঁদ দেখে ঘুরে রাগাই গুণগান। শিশু নবীর শুভ গমনে পরিস্থান মেল ধার ধনে, শিশু নবীর শুভ গমনে পরিস্থান মেল ধার ধনে, স্বাগতম স্বাগতম ওহে নবীজি জানাই তোমায় হাজার সালাম, মা আমিনার কোলেরি চাঁদ দেখে ঘুরে রাগাই গুণগান, মা আমিনার কোলেরি চাঁদ দেখে ঘুরে রাগাই গুণগান। শিশু নবীর মুচকি হাসি মিটি মিটি তারা গুলো হয়েছে খুশি, শিশু নবীর মুচকি হাসি মিটি মিটি তারা গুলো হয়েছে খুশি, স্বাগতম স্বাগতম ওহে নবীজি স্বাগতম স্বাগতম ওহে নবীজি জানাই তোমায় হাজার সালাম, মা আমিনার কোলেরি চাঁদ দেখে ঘুরে রাগাই গুণগান, মা আমিনার কোলেরি চাঁদ দেখে ঘুরে রাগাই গুণগান। দূর আকাশে চন্দ্র নাচে ছোট ছোট আঙুলের ইশারাতে, দূর আকাশে চন্দ্র নাচে ছোট ছোট আঙুলের ইশারাতে, এসব কিছু দেখে জননী এসব কিছু দেখে জননী অবাক হয়েছে প্রায়, মা আমিনার কোলেরি চাঁদ দেখে ঘুরে রাঙ্গাই গুণগান। এমনি আলোর বলে শোনতাই প্রতিমা ছিল সবিজ কাবাই, এমনি আলোর বলে শোনতাই প্রতিমা ছিল সবিজ কাবাই, এমন শুভ দিন হবে না তো আর, এমন শুভ দিন হবে না তো আর, সবই তোমার সিলাই, মা আমিনার কোলেরি চাঁদ দেখে ঘুরে রাগাই গুণগান, মা আমিনার কোলেরি চাঁদ দেখে ঘুরে রাগাই গুণগান।